بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو الله رنامي أتى أمر الله فلا تستعجلوا سبحانه وتعالى عما يشركون الله رادش عشبي شتران উহা ত্বরান্বিত করিতে চাহিও না। তিনি মহিমান্বিত এবং উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাঈকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি আন আনযিরু أنه لا إله إلا أنا فاتقون তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছাশীয় নির্দেশে ওহী সহ ফেরেশতা প্রেরণ করেন এই বলিয়া যে তোমরা সতর্ক করো নিশ্চয় আমি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং আমাকে ভয় করো خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون তিনি যথাযথভাবে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন উহারা যাহা শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য উহাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো ولكم فيها جمال حين تريحون وحين تسرحون এবং তোমরা যখন গধুরি লগ্নে উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না তোমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র পরম দয়ালু والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব অশ্বতর ও গর্ধব এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যাহা তোমরা অবগত নও وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين সরল পথ আল্লাহর কাছে পৌঁছায় কিন্তু পথগুলির মধ্যে বক্রপথও আছে তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করিতেন هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون তিনি আকাশ হইতে বারি বর্ষণ করেন উহাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য জাইতুন খর্জুর বৃক্ষ দ্রাক্ষা

كذلك يجزي الله المتقين وهاستাই জান্নাত যাহাতে তারা প্রবেশ করিবে উহার পাদদেশে নদী প্রবাহিত তারা যাহা কিছু কামনা করিবে উহাতে তাহাদের জন্য তাহাই থাকিবে এইভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকীদেরকে الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون فرشتاগণ যাহাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ বলিবে তোমাদের প্রতি শান্তি তোমরা যাহা করিতে তার ফলে জান্নাতে প্রবেশ করো هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون উহারা শুধু প্রতীক্ষা করে উহাদের নিকট ফেরেশতা আগমনের অথবা তোমার প্রতিপালকের শাস্তি আগমনের উহাদের পূর্ববর্তীরাও এইরূপেই করিত আল্লাহ উহাদের প্রতি কোন জুলুম করেন নাই কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিত সুতরাং উহাদের উপর আপতিত হইয়াছিল উহাদের মন্দ কর্মের শাস্তি এবং উহাদেরকে পরিবেষ্টন করিয়াছিল তাহাই যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِ مِن شَيْءٍ كَذَلِكَ فَعَلَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَهَلْ عَلَى الرُّسُلِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينَ مُشْرِكَ বলিবে আল্লাহ ইচ্ছা করিলে আমাদের পিতৃপুরুষেরা ও আমরা তাহাকে ব্যতীত অপর কোন কিছু ইবাদত করিতাম না এবং তাহার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করিতাম না উহাদের পূর্ববর্তীরও এইরূপই করিত রাসূলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছাইয়া দেওয়া ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الله ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হইয়াছিল সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছে وما لهم من ناصرين তুমি উহাদের পথ প্রদর্শন করিতে আগ্রহী হইল আল্লাহ যাহাকে বিভ্রান্ত করিয়াছেন তাহাকে তিনি সৎপথে পরিচালিত করিবেন না এবং উহাদের কোনো সাহায্যকারীও নাই وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَا يَبْعَثُ اللَّهُ مَنْ يَمُوتُ بَلَى وَعْدًا عَلَيْهِ حَقًّا ولكن أكثر الناس لا يعلمون وارا دريرتا شنگي الله شپت كوريا بالي جهار مرتو هاي الله تاها كي پنر جبتو كوري بيننا كانو نوي تيني تهار پرتسرو دي پننو كوري بيني কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে লিয়ুবাইন লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন তিনি পুনরুত্থিত করিবেন যে বিষয়ে উহাদের মতনৈক্য ছিল তাহা উহাদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য এবং যাহাতে কাফিরা জানিতে পারে যে উহারাই ছিল মিথ্যাবাদী إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও ফলে উহা হইয়া যায় والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون جهارا উত্তাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব এবং আখিরাতের পুরস্কার তো শ্রেষ্ঠ হায় উহারা যদি তাহা জানিত الذين صبروا وعلى ربهم يتوكلون যারা ধৈর্য ধারণ করে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে وما ارسلنا من قبلك الا رجالا نوحي اليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমার পূর্বে আমি ওহি সহ পুরুষই প্রেরণ করিয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون প্রেরণ করিয়াছিলাম স্পষ্টভাবে প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছিল যাহাতে উহারা চিন্তা করে أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون جهارك ككر مر شر جنتر كره تهارك كي ابيشوي نيربوي هي اچه جي الله وادر كي بھوگر بي بلين كوري بيننا اتبا امون ديكوي تشاستي آشي بينا جا وادر دھاروناتيت أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أتبا چلافرا كوريتي تھاكا كالي تيني وحدر دھيتو كوري بيننا وحرطو إيا بيتو كوريتي پاري بينا أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم অথবা উহাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ধৃত করিবেন না তোমাদের প্রতিপালক তো অবশ্যই দয়ার্দ্র পরম দয়ালু أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون উহারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যাহার ছায়া দক্ষিণে ও বামে ঢলিয়া পড়িয়া আল্লাহর প্রতি সিজদা অবনত হয় ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতি ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াসতাকবিরুন আল্লাহ কি সিজদা করে যাহা কিছু আছে আকাশ মণ্ডলীতে পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত এবং ফেরেশতাগণ উহারা অহংকার করে না ইয়াখাফুন রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন উহারা ভয় করে উহাদের উপর উহাদের প্রতিপালককে এবং উহাদেরকে যাহা আদেশ করা হয় উহারা তাহা করে

যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে এক একজন সাক্ষী উত্থিত করিব সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং উহাদের কোনো ওজর গৃহীত হইবে না وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহাদের শাস্তি লঘু করা হইবে না এবং উহাদেরকে কোনো অবকাশ দেওয়া হইবে না وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ فَأَلْقَوْا إِلَيْهِمُ الْقَوْلَ إِنَّكُمْ لَكَاذِبُونَ মুশরিকরা যাহাদেরকে আল্লাহ শরীক করিয়াছিল তাহাদেরকে যখন দেখিবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহারাই তাহারা যাহাদেরকে আমরা তোমার শরীক করিয়াছিলাম যাহাদেরকে আমরা আহ্বান করিতাম তোমার পরিবর্তে অতঃপর তদুত্তরে উহারা বলিবে তোমরা অবশ্যই মিথ্যাবাদী وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون সেদিন তাহারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করিবে এবং তাহারা যে মিথ্যা উদ্ভাবন করিত তাহা তাহাদের জন্য নিষ্ফল হইবে الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিব কাফিরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের কারণ তাহারা অশান্তি সৃষ্টি করিত ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين সেই দিন আমি উত্থিত করিব প্রত্যেক সম্প্রদায়ের তাহাদেরই মধ্য হইতে তাহাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনিব সাক্ষীরূপে ইহাদের বিষয়ে আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী يعظكم لعلكم تذكرون নিশ্চয় আল্লাহ ন্যায়পরণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষিদ্ধ করেন অশ্লীলতা অসৎকর্ম ও সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও যখন পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ দৃঢ় করিবার পর উহা ভঙ্গ করিও না তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা আইমানাকুম تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَى مِنْ أُمَّةٍ إِنَّمَا يَبْلُوكُمُ اللَّهُ بِهِ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ তোমরা সেই নারীর মতো হইও না যে তাহার সুতা মজবুত করিয়া পাকাইবার পর উহার পাক খুলিয়া নষ্ট করিয়া দেয় তোমাদের শপথ তোমরা পরস্পরকে